আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনায় এক জায়গায় আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের জন্য বলেছেন তারা আমাদের দলভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। তারা কারা কারা? আমরা বলেছিলাম যে আমরা পরপর দর্শে দেখব তারা কারা যারা আমাদের দলভুক্ত নয়, অথচ তাদের নাম আমাদের মতো, তাদের খানা পিনা আমাদের মতো, লেবাস পোশাক আমাদের মতো, কিন্তু আমাদের দলভুক্ত নয়। তারা কারা? এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন পড়ে, তার মানে কারা? আমাদের দলভুক্ত না, আমাদেরই লোক। তারা কোরআন পড়ে কিন্তু সাদা সিধাভাবে সুর পছন্দ করে না। কিছু মানুষ আছে সুর পছন্দ করে না, সুরেলা বক্তৃতা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, গান গাওয়ার মতো এই কোন বক্তৃতা। সে যাই হোক, বক্তৃতা যা হবে হোক, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময়ে আমাদেরকে সুর করতে হবে। অবশ্য অনেক বেসুরও মানুষ আছে যাদের গলা হ্যাঁ হ্যাঁ, তাদের সুর করতে গেলে বেসুর আরো খারাপ লাগে, তো তারা সুর পছন্দ করে না। আপনার সৌন্দর্য না থাকলে আপনি সৌন্দর্যকে হিংসা করবেন, আপনার রাগ হবে, ওপরে সৌন্দর্য দেখে রাগ হবে। তো এই বেসুরও কিছু লোক আছে যারা সুর পছন্দ করে না, কোরআন পড়ার সময়েও সুর করে না। কিন্তু আমাদের শরীয়ত বলছে যে কোরআন পড়ার সময়ে সুর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি কোরআন নিয়ে তার কণ্ঠকে সুন্দর করে না, সুর করে না ইত্যাদি। আবু হুরায়রা থেকে বর্ণিত মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে হিব্বান, হাকিমের হাদিস এটা, যেখানে বলা হয়েছে যে সুর করে কোরআন পড়তে হবে। যদি কোরআন সুর করে না পড়েন ইচ্ছাকৃত, তাহলে সে মুসলমানদের দলভুক্ত নয়। তার মানে সে কাফের? না, সেটা বলছি না। কেউ কাফের হতে পারে আর কেউ কাফের নাও হতে পারে। তার মানে হল যে এই কাজ মুসলমানদের না। মুসলমান যদি তুমি হবে, আল্লাহর কালামকে ভালোবাসো, আল্লাহর কালাম পড়ার সময়ে সুর করে পড়ো। এতে কি হয়? মানুষের মনে পরিবর্তন আনে, মানুষের মনকে নরম করে। অনেক মানুষ বলে, হুজুর আমার তো অনেক চেষ্টা করি চোখে পানি আসে না। কেন আসবে পানি? যদি আপনি ঠেকা খেয়েছেন খাননি, ধাক্কা খেয়েছেন খাননি, কোনো কষ্ট পেয়েছেন পাননি, কোনো দুঃখ পেয়েছেন পাননি, কোনো মুসিবত এসে আপনাকে গ্রাস করেনি, তাহলে আপনি কেন আপনার চোখে পানি আসবে? আপনি সুখী মানুষ, আর সুখী মানুষের চোখ থেকে পানি বের হওয়া কঠিন, তার হৃদয় কঠিন হয়ে যায়। যে জন্য হাদিসে আছে, বেশি হেসো না, বেশি হাসলে কি হয়? ইয়াকুম ওয়া কাসরাতাল যাহিক, ফাইন্না কাসরাতাল যাহিকি তুমিতুল কালব, হৃদয়কে মৃত করে দেয়, মারা যায় হৃদয়। ফলে তার চোখে পানি আসবে কি করে? বেশি হাসি, আর বেশি হাসি মানেই হচ্ছে তার বিলাসিতা বেশি, তার সুখ বেশি। অতএব সে কানতে পারবে না, তার চোখে পানি আসবে না। সুর করে কোরআন পড়া শুনে অনেক মানুষের হৃদয় গলে যায়। আপনি শুনেছেন, আপনারা জানেন, মাঝে মাঝে যাদেরকে আল্লাহ তাআলা সৌদি আরব আসার তৌফিক দিয়েছে এবং যাচ্ছেন মক্কা মদিনায় যাচ্ছে, মক্কাতে যাচ্ছেন, যখন নামাজ পড়েন, আপনারা বলতে পারবেন কার কোরআন শুনে আপনার হৃদয়ে নাড়া দেয়, সাড়া দেয়, আপনার হৃদয় কান কান হয়, আপনার চোখে যেন ভাষা ভাষা পানি আসে? কার কোরআন? সবাই এক বাক্যে বলবে শেখ সুদেস। শেখ সুদেস যে কোরআন, সে কোরআন যেন ভিতরে অন্তরকে মর্মমূলে স্পর্শ করে, অন্তরের অন্তঃস্থলকে ছুঁয়ে যায়। এর মানে না বুঝলে, তাহলে মানে বুঝলে কি হবে? এর অর্থ বুঝলে কি হবে? সুতরাং সুর করে সুন্দর করে যদি কেউ কোরআন পড়ে, তো তার কোরআন পড়া শোনা ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীর প্রশংসা করেছেন, এমনকি কোরআন পড়া শুনে ফেরেশতা পর্যন্ত অবতীর্ণ হন, আর সেই কোরআন শুনে সাকিনা বলা হয়, প্রশান্তি অবতীর্ণ হয়। সুতরাং কোরআন পড়ার সময় সুর করে পড়তে হবে। এখন আপনি বলেন, হুজুর আমার তো গলা এরকম সেই রকম, আমার গলা তো ভালো নয়, আমি সুর করব কি করে? সুর করতে গেলে আরো বেসুরো হয়ে যায়, তার মানে আমি সুর না করি সাদাভাবে পড়ি। তো হ্যাঁ, তো একটা কথা বলে রাখি, সুর করবেন, সুর করতে গেলে টান দিতে হবে, তাই না? যেখানে সেখানে টানলে হবে না। বাংলা বাংলার মতো বাংলা গানে আপনি যেখানে টানবেন সমস্যা নেই, তাই না? বাংলা কবিতা আপনি সুর করে পড়বেন, গজল সুর করে পড়বেন, কোনো সমস্যা হবে না। যেমন উদাহরণস্বরূপ, দুলোকে ভুলোকে সকলে ছাড়িয়া তোমারই চরণে পড়িহে লুটাইয়া, বলে না? দুলোকে ভুলোকে সকলে ছাড়িয়া, এই বলে দুলোকে ভুলোকে সকলে ছাড়িয়া, সমস্যা আছে? আর যদি বলে দুলোকে ভুলোকে সকলে ছাড়িয়া, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু আরবিতে তো চলবে না। আরবিতে যদি আপনি যেখানে সেখানে টান দেন ইচ্ছা মতো, এইটা চলবে না। এবার যদি আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কি হলো আবে সাহেব, চলবে? না না না, আমাদের এক ইমাম সাহেব ছিলেন, তো সে বেচারি বলছে না, কোরআন পড়তে গেলে শেষে টান দিতে হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সত্যি টান দিতে হয়। ভাবছি কি সব জায়গাতেই টান দিতে হবে, তেমনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বাহ, এইম সাহেব, তার পিছনে নামাজ পড়েছি, নামাজ হবে, আল্লাহুল মুস্তাআন, মানে জ্ঞান নেই কোথায় টান দিতে হবে, জ্ঞান নেই, একটা আন্দাজ করে নেয় কোন রকম, কোরআনটা পড়া শিখেছে, কোথায় টান দিতে হবে, মানে তাজউইদ জানে না, তাজউইদ না জেনে যদি কেউ ইচ্ছা মতো টান টন দেয়, তাহলে কোরআনের ঠ্যাং ভেঙে, বুঝতে তো পারছেন, তাহলে তো কোরআন পড়ার জায়গাতে কি হবে, সবে জায়গায় গোনা হবে। এই জন্য টান দেবেন কিন্তু জেনে শুনে, যেখানে সেখানে টান দিলে হবে না। আপনাকে যদি অপারেশন করতে দেওয়া হয়, ডাক্তার যারা তারা জানে যে কোন রোগটা কাটা, কোন রোগটা কাটার না, কোনটা কাটতে হবে না, আন্দাজে যদি আপনি চাকু নিয়ে বলে দেখ কেড়ে সব, তাহলে তো সার্জেন আর প্লাম্বার এক হয়ে যাবে, তাই না? না না, সার্জেন জানে যে হ্যাঁ কোথায় কাটতে হবে, কিভাবে কাটতে হবে, সূক্ষ্ম তাদের সব। আজকাল তো মাশাআল্লাহ টিভির মাধ্যমে, কি বলে আপনার, কম্পিউটারের মাধ্যমে সমস্ত ছবি আসছে, সব সূক্ষ্মভাবে করতে পারছে। কিন্তু যদি আপনি একটা কাটতে গিয়ে আর একটা কেটে দেন, তাহলে সর্বনাশ হবে। সুর করলেই হবে না, বরং যেখানে টানতে হবে সেখানে টানা হবে, আর যেখানে টান নেই সেখানে টানা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ নয় আহাদ, আল্লাহুস সামাদ, কারণ এখানে টানের অক্ষর, টানের অক্ষর তিনটে, তাই না? কি আলিফ ওয়াও ইয়া, যদি তার না থাকে, টানের যে হরফ না থাকে, টানের কারণ না থাকে, তাহলে আপনি অকারণে টানলে পরে কি হবে, আরবির অর্থই বদলে যাবে। এই বাংলা নয় যে টানলে, অবশ্য বাংলাতেও আছে, বাংলাতেও টানটন কিন্তু ব্যবহার হয় না, আর সেখানে গোনা আর সওয়াবের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, সেখানে যদি আপনি বলেন যে টান দিলে না দিলে গোনা হবে, কিন্তু মানুষ বুঝে নেবে, তাই না? এমনকি উচ্চারণে, যে সিন সিন, সিন সিনের উচ্চারণও আমাদের আরবিতে অর্থ পাল্টে যাবে, বাংলাতেও পাল্টে যায়। সব এসেছে, সব এসেছে মানে কি, দন্ত স, যে স দন্ত, দাঁত দিয়ে উচ্চারণ হয় স, সেই সব এসেছে মানে সবাই এসেছে। কিন্তু তালব্যস্য, যে স তালু থেকে উচ্চারণ হয় তাকে বলে তালব্যস্য। যদি বলি সব এসেছে, তার মানে কি, মরা এসেছে, দেখছেন, তাই না? তো এগুলো বাংলাতে আছে, বাংলাতেও কেরাত আছে, বাংলাতেও তাজবিদ আছে, কিন্তু প্রচলিত না, আর তাতে গোনা হওয়া না হওয়া ব্যাপার না। সেখানে হয়তো কিছু মানুষ বুঝতে পারে, কিছু মানুষ পারে না, এইরকম আছে, কিছু শব্দ এরকম বাংলাতে আছে, যদি আপনি সেভাবে বলেন তো বুঝতে পারা যাবে না। হ্যাঁ, নির মানে কি, নির মানে কি জানেন? নির মানে হচ্ছে পাখির বাসা, আর নির মানে কি, নির মানে পানি, নিরম্বু উপবাস, মানে পানিহীন উপবাস, এমন উপবাস যাতে পানিও পান করা যায় না, আমাদের আমাদের উপবাস। আর এক শ্রেণীর মানুষ উপবাস করে, তাতে অম্বু থাকে, মানে পানি থাকে, অম্বু মানে পানি, বুঝতে পারলেন? অ নিরম্বু মানে নিহ, মানে পানি না, নিহ অম্বু মানে পানি ছাড়া, ওটা আলাদা কথা, ভুল হবে বলতে। নীর মানে হচ্ছে পানি, চক্ষু নীর মানে চোখের পানি, আর নীর ওই যে দয়বন্ধুর অর দিয়ে মানে হচ্ছে কি, পাখির বাসা, কুলাই আছে, বাংলাতেও আছে, আরবিতে এইভাবে শত শত আছে। আপনি যদি ঠিক মতো না পড়েন তাহলে পরে মানে গড়বড় হয়ে যাবে, বিশাল মানে গড়বড় হবে। সুরা ফাতিহাতেই বহু রকম, সুরা ফাতিহা যদি উল্টো পাল্টা পড়েন তাহলে আপনার কি হবে, গুনা হবে। আর সুরা ফাতিহা নামাজই হবে না, নামাজ যদি পড়েন তাহলে আপনার নামাজই হবে না, আইন ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, বাংলাতে আইন নেই, আচ্ছা আইন, তারপরে বাংলাতে সাদ নেই, কি করে আপনি উচ্চারণ করবেন? ইহদিনাস, এই যে সাদ নেই বাংলাতে, তখন আপনাকে শিখতে হবে, শুধু টানটা দিলেই হবে না। গাইল মাগদুবে আলাইহিম ওয়ালাদদাল্লিন, অনেকে পড়ে, আগা অনেকে পড়ে গাইল মাগজুবে আলাইহিম ওয়ালাদদাল্লিন, কারণ বাঙালি ওর তো না বাদ আছে আর না ওয়া আছে, কি বুঝবে অত, বুঝতে পারছেন? এই জন্য মাঝে মাঝে ঝগড়া হয় না, দাল্লিন না জাল্লিন, দাল্লিন আর জাল্লিন ঝগড়া হয়, কিন্তু না দাল্লিন ঠিক আর না জাল্লিন ঠিক। সুতরাং শুধু টান দিলেই হবে না, বেসুরো গলা আপনি শুকনো করে পড়বেন তাও হবে না, সুর করে পড়তে হবে, কিন্তু সুরটা যেন সঠিকভাবে হয়, যেখানে সেখানে টান দিয়ে যেন সুর না হয়। আপনি ইমাম সাহেব মানুষ তাজবিদ শেখেননি, ইমামতি করছেন গ্রামে আদা বনে শিয়ালদাজা, সেখানে কেউ জানে না আরবি, চলবে চলবে? অনেকে বাংলা লেখাপড়া করে ইমামতি করছে, কোরআন শিখে নিয়েছে, কিন্তু যদি সেই গ্রামে আলেম থাকত, আর সেই সব লোক সেই যে গ্রামে আলেম আছে টিকতে পারবে না, বুঝতে পারলেন? শুধু সামান্য একটা কারণ দেখেন, সেই গ্রাম থেকে ইমাম ছেড়ে চলে গেল, কারণটা কি, ওই যে নিল্লাজি জামা আলম ও আদাদা পড়ত, তারপর আমি গেলাম জিজ্ঞেস করলো আমাকে যে হুজুর কি করে পড়তে হবে, ওয়াইলুল্লি কুল্লি হোমাজাতের লোমাজার পর কি বলতে হবে, আল্লাহজি বলতে হবে, নিল্লাজি বলতে হবে? আমি বললাম যে যদি স্টপ করে তাহলে আল্লাহজি বলতে হবে, স্টপ না করলে নিল্লাজি বলতে হবে। এইটা নিয়ে বাস লেগে গেল, হ্যাঁ তো আপনি কিছুই জানেন না, আপনি ইমামতি করছেন, এই সেই বড় হুজুর বলেছেন বা মদিনার হুজুর বলছেন আল্লাহজি পড়তে হবে, আপনি নিল্লাজি পড়েন, বাস প্যাসেজ লেগে গেছে, প্যাসেজ লেগে গেছে, রে আরব পার্টি পিছনে লেগেছে, এই সেই করে সে মসজিদি ছেড়ে দিল। আর তাদের সুবিধা কোথায়, যেখানে পেছনে কেউ ভুল ধরার নেই সেখানে তাদের ঠিক, হ্যাঁ মানে ভালোভাবে তাদের আপনার নখ গেড়ে আছে, আল্লাহ মুস্তাহান। পাবলিক বুঝতে পারবে না, কোন হাফেজ যারা তাজবিদ পড়েছে তারা যদি তার পেছনে নামাজ পড়ে তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ এর পুকুরে কতটা পানি। তো যাই হোক, যেখানে সেখানে শুনবে। এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর আমার গলা ভালো না তাহলে আমি কি করব, শুনুন একটি হাদিস, ইবনে আবি মুলাইকা বলছেন ওবাইদুল্লাহ বিন আবি ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুমা, তিনি আবু লুবাবা তাদের পাশ দিয়ে পার হয়ে গেলেন, তারপরে দাখালা বাইনাহু ফাদাখালনা আলাইহি ফাইযা রাজুলুন রাসতুল হাইয়া, একজন সাদাসিদের বেশে এক মানুষ ছিল, সে বলল যে আমি সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতে শুনেছি, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন সুর করে পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। কালা ফাকুলতু লিবনি আবি মুলাইকা, সে বলছে আমি ইবনে আবি মুলাইকাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবা মুহাম্মদ আরাআইতা ইল্লাম ইয়াকুন হাসানাস সাউত, আপনার কি রায় যদি তার সব সুর ভালো না হয়, তার গলা ভালো না হয়, তার কণ্ঠ সুন্দর না হয়? কালা ইউহাসিনুহু মাসতাতা, যথাসাধ্য সে সুন্দর করার চেষ্টা করবে। এ নয় যে হ্যাঁ হচ্ছে না তো দরকার নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবুও যতটা পারে সে চেষ্টা করবে যে কোরআনটাকে, আল্লাহর কোরআনটাকে আমি ভালো করে পড়ব। আর সত্যি বেসুরো মানুষদের পক্ষে কঠিন, ওই যে বললাম না যাদের হৃদয় খুব কঠিন, যাদের মেজাজ খুব, তারা পারবে না, তারা ওই ধরনের সুর করতে পারবে না। কিন্তু কি বলা হলো আউদাউদের হাদিস, যথাসাধ্য সে চেষ্টা করবে সুর আনতে, এখন তো না পারলে তো করার কিছু নেই। এবার চলুন অন্য একটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লি আলিমিনা আলিমিনা হাক্কা। এবার হলো, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে বড়কে সম্মান দেয় না, বড়কে বড় বলে মনে করে না, বড়কে সম্মান দেয় না, সে অহংকারী, তাই না? যে নিজে বড়াই করে সে অহংকারী, সেটা আলাদা কথা। কিন্তু এখানে বড়কে সম্মান দেয় না, বড়কে বড় বলে মানতে চায় না। একজন বৃদ্ধ মানুষ আসছে, আপনি বসে আছেন, উচিত কি আপনি সিট ছেড়ে তাকে বসতে দেবেন, বাসে ট্রেনে যেখানেই হোক? এ হলে বড়দের সম্মান, আপনার বয়সে বড়, আপনার জ্ঞানে বড়, ইত্যাদি ইত্যাদি, বড় যাকে বলে। বড়কে যদি সম্মান কেউ না দেয়, এবং হ্যাঁ, তার সেই সঙ্গে ছোটকেও স্নেহ করতে হবে, ছোটর প্রতি স্নেহ করতে হবে। ছোট একটা বাচ্চা, সে পাচ্ছে না কিছু করতে, আপনি করে দেবেন, সহযোগিতা করবেন, রাস্তা পার হতে পারছে না, রাস্তা পার করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। কোন একটা জিনিস উঠিতে তোলা আছে, সে পারতে পারছে না, আপনি করে দেবেন। ছোটদের প্রতি স্নেহ করতে হবে, যেমন ছোটরা বড়কে সম্মান দেবে তেমনি বড়রা ছোটকে স্নেহ করবে, যেমন ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে ছোটরা তেমনি বড়কে একই বলে, বড়রা তেমনি ছোটকে মায়া মমতা দিয়ে স্নেহ করবে। আর ওয়ারিফ লি আলিমিনা হাক্কা, আলেমের হক, আলেমের কদর জানে না, যে আলেমের কদর জানে না সে আমাদের দলভুক্ত নয়। যে বড়কে সম্মান দেয় না সে আমাদের দলভুক্ত নয়, যে ছোটকে স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয়। তিনটে জিনিস এখানে আছে। আপনারা জানেন আলেমের হক। এবারে আপনি বলবেন, হুজুর, আলেম ও জালেম দুরকম আছে, ঠিক আছে, জালেম যদি হয় তবুও সে কিরকম জালেম না জেনে আপনি তার সঙ্গে উচ্চবাচ্য করবেন, এটা ঠিক না। আপনার গ্রামের ইমাম সাহেব একটা হাদিস বললেন, দিয়ে হাদিস শুনেই বলছেন, আই মিয়া, এটা তো নতুন হাদিস শুনলাম আজকে। আরে বাবা, তুমি হাদিস কি আল্লাহ নবী সমস্ত হাদিস শুনে ফেলেছ? হ্যাঁ, সাহাবাদের মধ্যে কেউ ছিলেন আল্লাহ নবী হাদিস সবাই শুনে ফেলেছে? আলেমদের মধ্যে কেউ ছিলেন যে আল্লাহ নবী সমস্ত হাদিস জানেন? তাহলে তুমি কোন দাবি নিয়ে বলতে পারলে যে এটা মিয়া নতুন হাদিস, তোমার কাছে নতুন? কিন্তু হুজুর বললেন, হুজুরকে আদবের সঙ্গে জিজ্ঞেস করো, হুজুর হাদিসটা কোথায় আছে, এটা তো আমরা শুনিনি আগে, আপনার কাছে শুনলাম, তো কোথায় আছে বলুন। আদবের সঙ্গে, বেয়াদবের মতো, তার হক না চিনে, তার কদর না চিনে এভাবে করা, বুঝতে পারছেন? কিছু মানুষ থাকে জামাতে যারা সত্যিপক্ষেই, যেমন শাশুড়ি আছে বউ কাটকি, তেমনি জামাতের কিছু লোক মুরব্বী থাকে যারা হয় ইমাম কাটকি। আপনারা এখানে এদেশে কাজ করছেন যারা মসজিদে, তারা জানেন চট করে আমেল টিকতে পারে না, ইমাম টিকতে পারে না, মুয়াজ্জিন টিকতে পারে না। কেন? ওই দুই একটা লোক আছে সবসময় খুট খুট খুট খুট খুট করে, পারলে গিয়ে অভিযোগ করে, আওকাফে অভিযোগ করে, তার ফলে ইমাম টেকে না, আমেল টেকে না। তেমনি ইমাম সাহেব আছেন, তার নানা ভুল, অবশ্য ভুল যদি সত্যি ভুল হয়, যেমন এই যে বললাম নিল্লাজি জামা মাল, এই যদি কেউ পড়ে তার কি করবেন, কুল হল ওয়াহাদ, যদি কেউ পড়ে সত্যি ভুল, তাকে ভুল ধরেন, কিন্তু কি আদবের সাথে। এখন যদি তার ভুল না হয়, ভুলটা আপনারই, উল্টে আপনিই ভুল করছেন, আর ইমাম সাহেব ঠিক পড়ে যাচ্ছেন, ওনার মতে না এটা ভুল, আপনি নামাজেই রাত করছেন, এটা পড়তে হবে, তারপর না এটা পড়তে হবে। আমি একবার নামাজ এক জায়গায় ইমামতি করলাম, ওখানে বললাম এই সালাম ফেরার পরে বলছে, হ্যাঁ, আমরা এতদিন শুনে আসছি ওয়া তাব্বার, আপনি তাব বলছেন, এ কোন কথা হল? একটা আলমের সঙ্গে কথা বলবে তার সব আদব আছে? আদব বেআদবের মতো, তাও নিজেরটাই ভুল, নিজেরটাই ভুল, তবুও বলছে আলমের ভুল ধরছে। আর এক জায়গায় জানাজার নামাজ পড়লাম, সেখানে অবশ্য জোরে জোরে পড়া যায়, জোরে জোরে পড়েছিলাম, এই যে কি বলে আপনার এই দোয়াটা, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. ইসলাম আর ইমান, সে বেচারি বাংলাতে মুখস্থ করেছে আল্লাহ আলাল ইসলামি ওয়া আলাল ইমানি, বুঝতে পারলে? দিয়ে নামাজ পড়া হয়ে গেল, সে আমাকে ধরেছে বলছে আমরা তো ইসলাম আলাল ইসলামি আলাল ইমানি পড়ি, তো আপনি আলাল ইসলাম আলাল ইমান পড়লেন, এ কি ব্যাপার? ঠিক আছে, আদব সঙ্গে যদি বলে জিজ্ঞাসা করে, কেউ যদি না জানে এগুলো তো বোকার প্রশ্ন, তাই না? কিন্তু যদি কেউ না জানে প্রশ্ন করে, আদবের সঙ্গে করবে যে হুজুর কি ব্যাপার, এটা কি এরকম পড়া চলবে না, এটা ঠিক না, এটা ঠিক, তাই না? কিন্তু সে এমন ভাবে বিয়াদবের মতো প্রশ্ন করছে যে যেন আমারটাই ভুল, ওরা আজীবন পড়ে আসছে মুরব্বী হয়ে গেছে, তারা ভাবছে ওইটাই ঠিক, আমাদের হুজুর শিখিয়ে দিয়েছে আলাল ইমানি। আমি বলুন দেখুন, আলাল ইমানে বলবে আমি আমারটা যুক্তি দিচ্ছি, আমি যেটা পড়লাম এটাই ঠিক। আরবি ভাষার নিয়ম হচ্ছে শেষকালে স্টপ করলে পরে জেট যাবার পড়া হয় না। আপনি কোরআনই কোরআন পড়লেও বুঝতে পারবেন, আপনি তো ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েন, প্রত্যেক ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, না আলামিনা বলে, বলছে না আলামিন, ওখানে আলামিন আছে, না আলামিনা আছে, দেখবেন কোরআন শরীফ খুলে দেখবেন আলামিনা আছে, আর রহমানির রহিম দেখবেন ওখানে লেখা আছে আর রহমানির রহিমি। যদি আপনি বলেন আলামি না পড়তে হবে রহিমি পড়তে হবে, তাহলে এখানেও আলাল ইসলামি ও আলাল ইমানি পড়তে হবে, ভারি মুশকিল, না জানা কঠিন মানে রোগ। কিন্তু সেই না জানাটাকে নিয়ে যদি আপনি কারোর সামনে এমন বোকার মতো প্রশ্ন করেন, বরং নিজের ভুলটাকে আপনি এমন ভাবে একজন আলেমের সাথে তর্কতে জড়িয়ে যান ভুলটাকে সাথে নিয়ে, তাহলে পরে তো খুব দুঃখের কথা, খুব দুঃখের কথা। একবার ইমামতি করতে গিয়ে বললাম যে আপনারা কাতার সোজা করেন, এটা আরবিতে বলেন, এখানে ইস্তাউ বলে না, ইস্তাউ এতাদিলু আসাউ সুফুফাকুম ফাইন্না ইতমাম আসাফি আউ সুফুফে মিন তামামিস সালাহ। আমি এটা বাংলাতে বললাম, কাতার সোজা করে নিন, কাঁধে কান মিলিয়ে নিন, পায়ে পা মিলিয়ে নিন, কারণ কাতার সোজা করা হচ্ছে নামাজের পূর্ণাংশ। চট করে ওই সময়ই মানে নামাজ শুরু করার আগেই বলে দেবে, এত কোথায় শুনে নাই যে কাতার সোজা করলে তবে নামাজ পূর্ণ হবে? আমার দেখুন বহু কথাই আপনারা শোনেননি বা শুনেছেন খেয়াল করেননি, এটা হাদিসে আছে। এই তো আপনি গামছা গায়ে দিয়ে, অবশ্য পাড়া গ্রাম চাষি মানুষ, গামছা গায়ে দিয়ে নামাজ পড়ছেন, তো গামছাটা মাথায় নিয়েছেন আর পেটটা বেরিয়ে রয়েছে, এটা তো বলা হয়েছে যে পেট বার করে নামাজ পড়া হবে না, কান বার করে নামাজ পড়া নিষেধ করা হয়েছে, তাহলে পেটটা কি করে বের করা হবে? আর মাথাটা ঢেকেছেন, তাই না? মাথা ঢেকেছে কেন? মাথা থেকে নামাজ পড়তে হয়, আর হ্যাঁ নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আরে নামাজ পড়ুন, নামাজ পড়ুন কি? তার মাথা সে তার মিটার গরম হয়ে গেছে, তার মিটার গরম হয়ে গেছে, ভুল ধরা হয়ে গেল, আবার তাকে ব্যক্তিগতভাবে ভুল ধরা হলো, হ্যাঁ মিটার গরম হয়ে গেছে, পেটটা বার করে মাথাটা ঢেকেছো যখন বললাম তখন ও মিটার গরম হয়ে গেছে, হ্যাঁ নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এই হচ্ছে যেটা নিয়ে কাজ, আল্লাহ মুস্তাহ। এই কাজ যে করো কঠিন, আপনার মনে আছে ওখানে প্রশ্ন করেছিলাম ওই যে বাইজি সাহেবকে যে পানি মে আগ লাগানা হ্যাঁ মুশকিল, হ্যাঁ দরিয়া মে বহতি হুই দরিয়া কো ফিরানা হ্যায় মুশকিল, মুশকিল তো হ্যায় মগর ইতনা নেহি জিতনা বিগড়ি হুই কৌম কো ফিরানা হ্যায় মুশকিল। এই যে জাত, এই জাত যে বিগড়ে আছে, একজন মানে পুরনো বাপদাদাদের যে ধরে আছে আঁকড়ে, এইটাকে সংশোধন করা বিশাল কঠিন। বলতে যান সে গাছ থেকে পড়বে, একদম মানে বিশ্বাসই করবে না যে এটা কি করে হতে পারে। ঠিক আছে, কিভাবে হতে পারে সেটা মানে প্রশ্ন হল যে ওসাম রমজান তো কি করা যায়? হ্যাঁ মলি সাহেব, সেহরির সময় উঠাইতে হবে, বলতে হবে যে সেহরির সময় হয়েছে, আপনারা সেহরি খেয়ে নেন। আমি দেখুন এই শ্রেণীর কথা তো ইসলামে নেই যে সেহরির সময় উঠাইতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যবস্থা দিয়েছেন, আজান দিতে বলেছেন, আজান দেওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ নবী দুটো মুয়াজ্জিন ছিলেন, দুই মুয়াজ্জিন দুই সময় আজান দিতেন, তো আজান দি কথা। সেহরির সময় আজান, এবার কি কথা হলো ফজরের আগে আবার আজান? হ্যাঁ একুন কথায় নতুন হাদিস এই সে লেগে গেল জামাতে, কেউ কেউ বলছে যারা জানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজানিয়ে দেবে, না তাহলে গোলমাল হয়ে যাবে সবাই ভাবে ফজরের আজান। আমরা গোলমাল হবে না, আপনার তো একটা জামাতে আছেন, একটা গ্রামে আছেন, আজান যখন অমুক দেবে তখন জানবেন যে ফজরের আজান কি তাহা কি বলে তাহাজুদ বা সেহরির আজান, আর অমুক যখন দেবে তখন জানবেন যে ফজরের আজান, তাহলে মিটে গেল। না না গোলমাল ভাবে এসব চলবে না। তা এটাও পার্থক্য আছে, সাদ খায়রুল মিনান নাওমে পার্থক্য আছে, কিন্তু অত যদি খেয়াল না করতে পারে অত ঘুমিয়ে ঘুমিয়ে আজানটা শুনবে না প্রথম আজানটা। ফজরের আজান তো গোলমাল হবে না, গড়বড় হবে প্রথমটা, প্রথমটা নিয়ে কতক্ষণ অপেক্ষা করবে নিয়ে শুনবে যে সাদ খায়রুল মিনান নাম বলছে কিনা, ও প্রথমেই গালি দিতে শুরু করবে। মাথা খারাপ হয়ে গেছে ইমামের, মোল্লাজি মাথা খারাপ হয়ে গেছে, ইমাম বলে না মোল্লা বলে কি বলে আরো সব কত রকম খারাপ নাম আছে, মোল্লা মুন্সি আর কি কি তুচ্ছ ভরে এরা শিক্ষিত লোক হয়েও আলেম মোল্লা আলেম ওলামাকে তারা তুচ্ছট করে। তবে আপনি বলতে পারেন যে তারা ওই রকম আলেম নয় হুজুর, ঠিক আছে তবু তো সম্মান আছে। আপনি তার পিছনে গিয়ে নামাজ পড়ছেন তার মানে কি? সে আপনার থেকে নিশ্চয়ই সম্মানিত, সে আপনার থেকে বেশি বড়, তাই আপনি তাকে আগে বাড়িয়ে দিচ্ছেন। তারপর আপনি তাকে এইভাবে কথা বলবেন মোল্লা তুচ্ছ করে, হ্যাঁ না মোল্লাজি, আরে জোহরের সময় আজান হচ্ছে বুঝলেন, জোহরের সময় আজান হচ্ছে, সে বেচারি কোনো কাজে ফেঁসে আছে, সে নামাজি মানুষ তো চাচ্ছে যে আর একটু সময় পেলে পরে আমার কাজটা হয়ে যায়। যেমনি আজান হলো, হ্যাঁ দেখ মোল্লাকে খিদে লেগে গেছে আজান শুরু করে দিল। তার মানে কি বলুন তো, ওই যে পাড়া গ্রামে সাধারণত জামাত আছে, আজান হলে জোহরের পর ভাত আসে, তো এর উদ্দেশ্য কি যে আজান দিয়ে দিল, আজান হয়ে নামাজ হলে ভাত আসবে, তাই তো আজকে আজান দিয়ে দিল, তার মানে সময়ের আগে আজান দিল তাই নাকি? আরে বেকুফ, এত বড় কথা তুমি বলছো মোল্লার জন্য, কোথায় আলেমদের সম্মান, আলেমদের সম্মান কোথায়, মর্যাদা কোথায়? আপনি বিশ্বাস করবেন না আলেমদের মর্যাদা অবশ্য জানেন না, আপনারা শুনেছেন নিশ্চয়ই এমন একটা গল্প, যে গল্প আমাকে বলতে খুব ভালো লাগে, আর আপনারা অনেক শুনেছেন, অনেকে শুনে হাসে অনেকে খারাপ ভাবতে পারে, অবশ্য গল্পটা আমি লিখেছি বড় হওয়ার স্বপ্নে বইটাতে, আমার এক বন্ধুর কাছে গল্পটা শোনা, যাই না সত্য মিথ্যা আল্লাহ জানে। আলেমের কদর আলেমের সম্মান সবাই করে, দেখবেন গ্রামের যারা পাড়া গ্রামের মানুষ তারা জানেন, আপনার পেঁপে গাছে প্রথম পেঁপে ধরেছে পেকেছে, সে পেঁপেটা কাকে দেবে, নাকি হুজুরকে দেবে, যাদের পিসাই তাদের পিসাইকে দেবে, কিন্তু আলেমে একটা সম্মান আছে বলে আলেমকে দেয়। আপনার গাছে আম পেকেছে প্রথম আম পাকা আম, পেয়ারা পেকেছে পেয়ারা পেয়ারা বুঝেন তো আপনারা, প্রথম পেয়ারা হুজুরকে দেবেন, ডাব হুজুরকে দেবেন, এটা আছে কিছু মানুষ আছে, আর কিছু মানুষ আছে এদের প্রতি জ্বালা। তো এক বাড়ি থেকে এরকম আলেমের জন্য মসজিদের জন্য কিছুই আসতো না, হুজুরের জন্য পালি পর্যন্ত যে খাবার দিতে হবে তাতেও মানে আগ্রহ দেখাতো না। তো একদিন সেই বাড়ি থেকে একটা ছোট্ট মেয়ে, বোধ হয় ছয় বছর কি সাত বছরের একটা মেয়ে, মাটির হাঁড়ি করে দুধ নিয়ে এসেছে, হ্যাঁ আবার পড়তে আসে, মেয়েরা জানেন ছোট ছোট মেয়েরা মসজিদে পড়তে আসে, সেই হিসাবে সব বাড়ি থেকেই আসে যে কোরআনটা কোন রকম শিখলে হয়। তো দুধ নিয়ে এসেছে মাটির হাঁড়িতে, ইমাম সাহেব বলছেন কিরে তো কার বাড়ি থেকে আসছিস, বলছে ওই অমুকের বাড়ি থেকে, হ্যাঁ তো কি ব্যাপার কি নিয়ে আসছিস, ওই যে দুধ নিয়ে এসেছি, দুধ ও বাড়ি থেকে তো কিছুই আসে না, তো হঠাৎ করে দুধ নিয়ে এলি কেন, ওই যে ওই দুধটা রাখা ছিল নিয়ে কুকুরে মুখ দিয়ে দিয়েছিল, তো নিয়ে দাদি বলল মলি সাহেবকে দিয়ে আসকা, কোন কথা কুকুরে মুখ দিলে সেই দুধ মহিষাও দিতে বলল, হ্যাঁ দেখতে দেখতে মাটির হাঁড়ি তো ধম করে সামনে মেরে দিল, হ্যাঁ ফেলে গেল দুধ সহ সব ছিটকে গেল। তখন মেয়েটা কাঁদলে আমাদের মাটির হাঁড়িটা ভেঙে দিল, মাটির হাঁড়ি ভেঙে কি আছে কুকুরে মুখ দিয়ে দুধ নিয়ে আসছিস, আবার তুই কাঁদছিস, তো বলছে আমাকে দাদি গাল দেবে, কেন গাল দেবে, বলছে ওই হাঁড়িতে আমার দাদি ডেলি রাতে মুত মুতে সর্বনাশ। আল্লাহ এটা বাড়াবাড়ি তাই না, জানি না আমি বলি কেন না, আলেমদের মানে কিছু লোকের কাছে আলেমদের হুজুরদের মোল্লাদের কেমন সম্মান এটা পরিস্ফুট, কিছু মানুষের কাছে একদম তুচ্ছ, মোল্লা কোন পাতাই দেয় না। তো যাই হোক এইভাবে যদি মর্যাদা হয় আলেমদের মর্যাদা হয়, আমি জানি এক বাড়ি থেকে ভাত এসেছে দেখেছেন, এক বাড়ি থেকে ভাত এসেছে, তো ভাত এলে পরে আপনার বলুন হুজুর এসব কথাগুলো পেলেন কোথা থেকে, ইমামতির অভিজ্ঞতা আছে ঠিক করেছি, যুক্ত ভাত এসেছে, কেউ যার যেমন থাকে, আমাদের দেশে সরপোষ বলে, সরপোষ বলে না ওই যে লতা দিয়ে তৈরি, বাঁশের বাঁশের এ দিয়ে তৈরি থাকে, ঢাকা হয়, ভাত ঢাকা হয়। তো যাদের নেই তারা কি করে, তোয়ালি গামছা ইত্যাদি ঢেকে দেয়। তো এক বাড়ি থেকে ভাত এলো, সে তোয়ালি ঢেকে দিয়েছে, তোয়ালিটা এত নোংরা, যা হবে হোক ভাত তোয়ালিটা তুলে যেভাবে রেখেছে আর দেখছে অমনি মুরগির কি বলে গু, মুরগির গু। আপনি ভাত খেতে পারবেন? একজন ইমাম সাহেবকে আপনি খাবার পাঠালেন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিয়ে ঢেকে দেন, তা নয় নোংরা, তার উপরে আপনি দেখেননি হয়তো কোথাও নিচে পড়েছিল, সেখানে মুরগিতে গিয়ে পালাক্রান্ত মুরগি পেলেছে বাড়িতে, মুরগিতে পায়খানা করে দিয়েছে, খেয়াল করেনি, ইচ্ছা করে করেছে বলে মনে হয় না, ইচ্ছা করে, আমি বলছি যে ইচ্ছা করে করেছে, কিন্তু তবুও মানে হেলা ফেলা দেখুন, অবহেলা দেখুন, যে একটা মানুষকে দিচ্ছি সেটা ভালো করে দিতে হবে সেটা খেয়াল রাখে না, বাড়ির মেয়েরা পর্যন্ত খেয়াল করে না, মোল্লাজি বহুত কষ্ট করতে হয়, পড়তে হলে তো বটেই আর পড়াতে হলেও বটে। হ্যাঁ, তা কথা হলো কি যে সে আমাদের দলভুক্ত নয়, আমাদের কাজ এটা নয় যে আলেমের হক চিনব না, আলেমের কদর করব না, আলেম যদি ভুল বলছে ঠিক আছে তার প্রতি আদবের সঙ্গে তর্ক করব, জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, এটা কাদের জন্য বলা হচ্ছে তর্ক করতে, সুন্দর পদ্ধতিতে বলা হচ্ছে আহলে কিতাবের সঙ্গে, কাফেরদের সঙ্গে, একজন আলেমের সঙ্গে তর্ক করলে আদবের সঙ্গে করতে হয়, হঠাৎ করে তাকে গালি দিয়ে হ্যাঁ মোল্লা কি জানে কত পড়েছ ইত্যাদি, না না, আলেমের কদর যে জানে না সে আমাদের দলভুক্ত নয়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহমদ তিরমিজি হাকিমের হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা, সে আমাদের দলভুক্ত নয় যে ছোটকে স্নেহ করে না এবং বড়দের মর্যাদা চেনে না। অন্য এক হাদিসে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইওয়াক্কির কাবীরানা, বিভিন্ন শব্দে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছোটকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না। বড়দেরকে শ্রদ্ধা করা, এবারে বড়দেরকে শ্রদ্ধা করাতেও আবার সমস্যা আছে, কিছু বাড়াবাড়ি হয়ে যায়। বাড়াবাড়ি বলতে আপনি তার পা ছুঁয়ে সালাম করবেন, এটা বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা, ওর সামনে থেকে হুজুর আসছেন, আপনি এদিক থেকে যাচ্ছেন, ঠিক আছে, অনেকে সাইকেল যাচ্ছে, সাইকেল থেকে নেমে যায় যে হুজুরকে সালাম করে, সালাম মানে হাত মোসাফা করে, সমস্যা নেই, কিন্তু অনেকে পায়ের জুতো পর্যন্ত খুলে দেয়, দেখেছেন, খেয়াল করেছেন, হুজুর আসছে জুতো পরে, আপনিও যাচ্ছেন জুতো পরে, তা আপনি হুজুরকে সালাম করবেন তো পায়ের জুতোটা খুলে তখন সালাম মোসাফা করছেন, এগুলো বাড়াবাড়ি, এ তো প্রয়োজন নেই, না মোটেই ঠিক হবে না। এই জন্য বলছি যে শ্রদ্ধা করবেন, শ্রদ্ধা করার মতো, শ্রদ্ধা করা কেমন, যেমন একদিন বলছিলাম ওই যে যদি আপনি কোন ভুল করছেন সেই ভুল তার সামনে করবেন না, আপনি সিগারেট খান তার সামনে খাবেন না, সিগারেট খাওয়া তো হারাম তাই না, এ তো হুজুরকে লোক দেখানি হল, কিন্তু তবুও মনে হচ্ছে যে আপনি তাকে শ্রদ্ধা করছেন, তাকে শ্রদ্ধা করছেন, যেমন মেয়েরা করে হুজুর এলে পরে মাথায় কাপড় নেয়, এটা শ্রদ্ধা, এটা শ্রদ্ধা, এটা পর্দা না, যে হুজুরকে দেখে পর্দা করতে হয় এটা ওর উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কি, শ্রদ্ধা, যেমন মেয়েরা আজানের সময় মাথায় কাপড় নেয় তাই না, এটা আজানের প্রতি শ্রদ্ধা, কিন্তু এটা কি নিয়ম, না নিয়ম না, আজানের সময় কি মাথায় কাপড় নিতে হবে, না না না, এটা একটা শ্রদ্ধা, ওরা মনে করে যে শ্রদ্ধা করা হচ্ছে। যেমন ওই যে বললাম, একবার বলছিলাম কোন এক রাজনৈতিক পার্টি নেতা যাচ্ছিল মসজিদে পাশ দিয়ে, আজান শুরু হলো বলে গাড়ি থামাও, আজান শেষ হলো তা বলে গাড়ি চালাও, কেন বলছে আজানকে শ্রদ্ধা করলাম, সে অমুসলিম, অমুসলিম যাতে করে লোকে মুসলিমরা তাকে ভোট দেয়, যেমন ইফতারি পার্টি করছে, বুঝতে পারছেন, এই অবস্থা, শ্রদ্ধা বেশ ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি শ্রদ্ধাতে বাড়াবাড়ি করা কিংবা লোক দেখানি শ্রদ্ধাতে কোনো দাম নেই। মোট কথা, বড়কে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, যেভাবে বড়র সঙ্গে উচ্চবাচ্য করা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না, তাদেরকে ছিনঘিন করা যাবে না, আগো কি হলো কি, এটা কে করতে বলল, ওই যে মুরব্বী বলেছে, তার উদ্দেশ্য কি, মুরব্বী বলেছে মানে কি, আব্বা বলেছে, আব্বা বললে না, বাপ বলবেন না, আব্বা বলবেন না, কি বলবে মুরব্বী, মানে এই যে একসঙ্গে থাকলে তাদের প্রতি শ্রদ্ধা কমে যায়, কিন্তু শ্রদ্ধাটা কমে গেলেও এই পরিমাণ হওয়া উচিত না যে তার নামটাও আপনি, তার এটাও আপনি উচ্চারণ করবেন না, বুঝতে পারছেন? এইভাবে কথার জন্য বলি, যেমন যদি হেলাল, হেলাল বলে একজন আলেম আছে, ঠিক আছে, একজন বলল আচ্ছা এই কথাটা কে বলেছে রে, তখন যদি শ্রদ্ধা থাকে তো বলবে মরনা হেলাল বলেছেন, আর যদি শ্রদ্ধা না থাকবে হেলাল মলি বলেছে, পার্থক্য নেই কথা, দুটো পার্থক্য আছে, মৌলানা হেলাল বলেছেন আর হেলাল মৌলবি বলেছে, তাই না? আপনাদের সাথে মৌলবি বলে না, হুজুর বলে, তাই না? বলে দুটি মৌলবিও বলে। তাহলে বোঝা গেল যে আপনার হেলাল মৌলবি বলেছে, এটাতে কি রয়েছে? অশ্রদ্ধা, অশ্রদ্ধা রয়েছে। আপনি যদি যেমন ভাবে শ্রদ্ধা করতে জানেন, মৌলবি সাহেব বলতে পারেন, হেলাল মৌলবি সাহেব বলেছেন, এটা তো শ্রদ্ধা আছে, কিন্তু হেলাল মৌলবি বলেছে, এটাতে আপনার অশ্রদ্ধা রয়েছে, ঘৃণা ভাব রয়েছে, তুচ্ছ ভাব রয়েছে, এটা শ্রদ্ধা করা হল না। সুতরাং শ্রদ্ধা না করলে জানতে হবে তার মধ্যে ইসলামী আদব নেই, ইসলামী চরিত্র নেই। এই জন্য বলা হয়েছে সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের আলেমের কদর ছিল না, বড়কে সম্মান করে না, আব্বা দাদা এদের সম্মান করা উচিত না, এরা মুরব্বী মানুষ। আপনার থেকে বয়সে যারা বড় তাদেরকে আপনি সম্মান করবেন, চাহে আপন দাদা হোক কিংবা অন্য কেউ হোক, বড় মানুষ উচ্চ মানুষ দেখেছেন তাকে আপনি সালাম করবেন, মাথা চুম্বন দেবেন। আমাদের দেশে মাথা চুম্বন দেওয়ার রেওয়াজ নেই, হাত চুম্বন দেওয়ার রেওয়াজ নেই, খালি পা চুম্বন দেওয়া বা পা ছুঁয়ে সালাম করা, যেহেতু প্রতিবেশীদের আছে তাই দেখা দেখিতে আমাদেরও দিতে হয়। কিন্তু দাদা আপনার গিয়ে সালাম করবেন, হাতে ধরে হাতটাকে নিয়ে চুমা দেবেন কিংবা তার মাথা চুম্বন করবেন, কত খুশি হবে সেটা পারবেন না। শাশুড়ির পা না ছুঁয়ে আপনি গিয়ে মাথায় ছিছি ছিছি, শাশুড়ির মাথা বা চুম্বন দেওয়া হয়, ছিছি, মায়ের মাথায় চুম্বন দেবে, ছিছি হয়ে গেল, কারণ পরিবেশে ছিছি আছে, এতে সমস্যা নেই। মোসাফার করবো, শাশুড়ির হাত ধরবো, এ হুজুর কি করেন আপনি? পরিবেশে নেই, মায়ের হাত ধরলে সমস্যা আছে? মায়ের হাত নিয়ে চুম্বন দেবেন, মাথার চুম্বন দেবেন, ওতে সমস্যা নেই, কিন্তু পরিবেশ আপনাকে শিখিয়েছে। এজন্য পরিবেশ হচ্ছে বড় শিক্ষক। পরিবেশ থেকে যে মানুষ শিক্ষা পায় স্কুল থেকে তা পায় না, পরিবেশ হচ্ছে বিশাল বড় শিক্ষক। সুতরাং খেয়াল রাখতে হবে যেন আমরা বড়দেরকে শ্রদ্ধা করার যে নিয়ম আছে সেই নিয়মে শ্রদ্ধা করি, এবং সেই নিয়ম যেন বাড়াবাড়ি না করি। এবারে তাকে শ্রদ্ধা করতে গিয়ে পা ছুবো, পা চুম্বন করবো না, এসব না। অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা হলো, এটা বলি শেষ করবো ইনশাআল্লাহ, সাপ মারা, বিশেষ করে বিষধর সাপ মারা কেমন? এটা একটা প্রাণী হত্যা, প্রাণী হত্যা যেটা ইসলামে জায়েজ করেছে আমরা সেটা মানি এবং প্রাণী হত্যা করি, প্রাণী খাই, যেমন গরু ছাগল, যেটা আল্লাহ হালাল করেছে। কিন্তু যেটাকে আমাদের জন্য হারাম করেছেন অথবা হালাল করেছেন সেটাকে খাবো না, ফালতু মারলাম, আপনার হাতে বন্দুক আছে এই পাখি মেরে বেড়াচ্ছেন, খাবেন না, ওই মরে পড়ে থাকবে, এটা কি হারাম? কিন্তু বিষধর কোন জিনিস হলে পরে যেটা মানুষের দুশ্মন, মানুষের ক্ষতি করবে, অথচ মানুষের জন্য সকল কিছু সৃষ্টি হয়েছে, হল্লাজি খালা কালাকুম মাফিল আব্দি জামিয়া, মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন মানুষের যদি কোন প্রাণী ক্ষতি করে তাহলে তাকে কি করো? হত্যা করো। এটা খামাকা হত্যা করা? না, খামাকা হত্যা করা না, মানুষকে বাঁচাবার জন্য হত্যা করা, তার কারণ তার প্রাণটা মানুষের প্রাণ থেকে বেশি উৎকৃষ্ট না, বরং তার প্রাণ থেকে মানুষের প্রাণই হচ্ছে উৎকৃষ্ট। অতএব মানুষের প্রাণ বাঁচাতে হিংস্র জন্তুকে হত্যা করো, এর অনুমতি আছে, যেমন সাপ মারা। অবশ্য সাপ কিছু আছে বিষধর, কিছু আছে বিষহীন, যার বিষ নেই তাকে হত্যা করার কোনো মানে হয় না। কিন্তু আপনি যদি না চিনেন যেটা বিষধর না বিষধর নয়, তাহলে আপনি কি করবেন? আপনি হত্যা করতে পারেন, কিন্তু এখানে আদেশ আছে যে হত্যা করো, বিষধর সাপ দেখলে হত্যা করো। এই আদেশ এখানেও বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উক্তুলুল হাইয়াত কুল্লাহুন, সমস্ত সাপকে হত্যা করো, ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্না, যে তাদের মানে বিদ্রোহী হওয়াকে বা ছুটে এসে রাগকে ক্ষোভকে এসে দংশন করবে, ভয় করবে, সে আমাদের দলভুক্ত নয়। সাপ দেখলে কি করো? মেরে ফেলো, কেননা সে মানুষের দুশ্মন। এটা হচ্ছে আবু দাউদ নাসাঈর হাদিস, ইবনে মাসুদ থেকে বর্ণিত। অন্য এক বর্ণনায় আছে, মান রাআ হাইয়াতান ফালাম ইয়াকতুলহা মাখাফাতা তালাবিহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি সাপ দেখল এবং কামড়ে দেবে দংশন করবে ভয়ে তাকে হত্যা করল না, সে আমাদের দলভুক্ত নয়। আর অন্য একটা রওয়ায়েত আছে, মান তারাকাল হাইয়াত মাখাফাতা তালাবিহিন্না ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছাপ ছেড়ে দিল মানে হত্যা না করে ছেড়ে দিল, ছেড়ে দিতে যা হবে হোক ঘরে আছে সমস্যা নেই চলে যাবে না, তাহলে পরে সে আমাদের দলভুক্ত নয়। বোঝা গেল কি? বিশদ সাপ দেখলে কি করতে হবে? মেরে ফেলতে হবে। তবে সাবধান, ঘরে যদি কোন সাপ দেখেন তাহলে ঘরের সাপকে চট করে মারবেন না। কেন? কারণ কিছু কিছু জিন সাপের আকার ধরে আপনার ঘরে বাস করতে পারে, সেই ক্ষেত্রে তাকে তিন দিন সতর্ক করতে হবে। জিন হয়তো সরে যাও, না হয় তোমাকে হত্যা করবো। যদি না শোনে আর বারবার আপনি দেখেন যে সাপটা ঘর ঢোকা বার করছে, তাহলে পরে আপনি তাকে হত্যা করে ফেলুন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুবক নতুন বিয়ে করে খন্দক খুঁড়তে গিয়েছিলেন সাহাবি, তারপরে কোন কাজের জন্য বা যাই হোক খাবার জন্য কিছুর জন্য বাড়িতে ফিরে এলো, তখন দেখছে বউ, নতুন বউ দেখেন, গায়রাত দেখেন। গায়রাত কাকে বলে? বউয়ের প্রতি একটা ঈর্ষা। আপনি বাড়িতে এলেন, দেখলেন বউ বাড়িতে নেই, আধ ঘন্টা পর এলো, কি গো কোথায় গেছিলে? ওই দোকানে গেছিলাম। ও আচ্ছা ঠিক আছে। এই একটা বেপর্দা, একবারে হ্যাঁ খালি বুকের উপরে কাপড়টা আছে, বাকি সব ফাঁকা, মাফি মুশকিল। সালাম সাথে যাচ্ছে, হ্যাঁ হুজুর, সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? এটা আমার বউ, মাশাআল্লাহ। বউয়ের সাথে পরিচয় করাচ্ছে আর কি, দেখাচ্ছে যে আমার কত সুন্দরী বউ পেয়েছি। এরকম লোক আছে। আর এই লোক যে বাড়িতে এসে দেখলো তার নতুন বউ ঘর ছেড়ে বাড়ির দরজাতে এসে দাঁড়িয়ে আছে, হাতে ছিল বর্ষা, বর্ষা তুলে তাকে মারতে যাচ্ছে, তুমি বাড়ির বাইরে কেন? বাড়ির বাইরে কেন? এখন হয়তো অনেক মহিলা বলবে, হুজুর তো মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। হ্যাঁ, ওই যে আপনাদের রুমানা মঞ্জুর না রুমান মঞ্জুর কি একটা মেয়েকে সেই চর মেরেছিল স্বামী, যে মোল্লাদের দোষ দিচ্ছিল, বলছে ইসলামে মারার অধিকার আছে, এর এই মোল্লারা অধিকার দিয়ে আমাদের নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে ইত্যাদি ইত্যাদি। না না, আমি তা বলছি না। মেয়ে মানে তো সব মেয়ে খারাপ না, আমি মেয়ের বদনাম করছি, মেয়েদের বদনাম করছি, আমার মাও মেয়ে, আমার মেয়েও মেয়ে, আমার বোনও মেয়ে, সবারই বদনাম করছি। আয়েশা ফাতেমা খাদিজা আসিয়া সবাই মেয়ে, মেয়েদের বদনাম কোথায় করলাম? কিছু কিছু শ্রেণীর মানে এক শ্রেণীর মেয়েদের কথা বলছি। তো যদি বেপর্দা হয় তাহলে বেপর্দা এখানে বাইরে দাঁড়িয়ে আছো, নেজা কি বলে আপনার বর্ষা নিয়ে মারতে যাচ্ছে, তখন সেই মহিলা বলছে এ আবদাল্লাহ তাড়াহুড়ো করো না, ভিতরে গিয়ে দেখো কেন আমি বাইরে আছি। তারপরে ভিতরে গিয়ে দেখছে তার বিছানার উপরে একটা বিশাল সাপ ওই যে চক্র বেঁধে শুয়ে আছে, ঘেয়ে তাড়াহুড়ো করে ওই বর্ষাটাকে দিল গেঁথে, যেমনি গাঁথল আর তেমনি, বরং গেঁথে নিয়ে তারপরে দেওয়ালে ভাবে গেঁথে দিল, যেমনি গাঁথল আর অমনি তখন একটা এমন লাভ দিল সাপটা যে সে ওই গাঁথা নিয়েই লোকটাকে জড়িয়ে ধরল, এবং শেষকালে ধস্তাধস্তি করতে করতে সাহাবারা বলছেন জানি না যে কে আগে মরল, সাপটা মারা গেল কিন্তু যুবকও মারা গেল। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর গেলেন, বললেন যে তোমাদের ঘরে যদি কারো সাপ থাকে, কারণ উনি বুঝতে পারলেন যে এটা সাপ নয়, সাপের আকারে জিন, অতএব তিন দিন তাকে সময় দেবে অথবা তিনবার সময় দিয়ে তাকে যদি না সরে যায় তখন তাকে তোমরা হত্যা করতে পারবে, যাতে করে নিজের ক্ষতি নিজে না হয়। যেমন গর্তে পেশাব করতে নিষেধ করে, তাই না? কেন? যাতে করে ওই গর্ত থেকে কোনো কিছু এমন জন্তু, বিছা বা বিছু বা সাপ বেরিয়ে এলো এসে তোমাকে দংশন করবে, সাবধানতার জন্য, সতর্কতার জন্য এটা বলা হয়েছে। এই জন্য আপনিও সাপ মারতে আদেশ আছে ঠিকই, মানুষের দুশ্মন বলে, কিন্তু তাড়াহুড়ো করবেন না, বিশেষ করে বাড়ির ভিতরে। বাইরে হলে তো কোনো সমস্যাই নেই, বাইরে আপনার জন্য হুকুম হচ্ছে আপনি তাকে মেরে ফেলবেন। যাক, আরো কথা আছে এমন কিছু মানুষ যারা আমাদের দলভুক্ত নয়, পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নবীর উম্মতি সঠিকভাবে হতে পারি। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।